بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. মি আয়াতহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর হাঙ্গুরামাকে ওয়াহাকান বায়ান কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকে বেকালুম ফনুবা মুসলিমুন্না নাসু দেবি মালায়েকে বেকাতুম বেকালুম গতেরিং ইনহাস বেকালুম ওয়াডাগেন নেই বদর হাঙ্গুরামা আল্লাহ মি কুরবানি ইকান আল্লাহ লাফাফা ওয়ানি লিয়াকুতা তরাফান মিনাল লাযিনা কাফারু এই কাফারু মিস্তাহুম গতেরিং বায়াকু নাত্তালেবু মাশে এই বদর হাঙ্গুরামাকে দোয়া হুগা গাতুল বিমিহুম কাফারুঙ্গে তে কাফারুঙ্গে বড় বড় তিমিহুম তাবস গাতুল বেগেন দিয়া বদর হাঙ্গুরামাগে দুহুগা হাইদি হেং হা মিহুম কাফারুঙ্গে তে গাতুল বেগেন দিয়া এগে তে এগে বড় গিনা বড় তিমিহুম এ মিহুম গে তে এগে সারে কা আবু জাহুল শাইবা ফাদা মক্কা গ মুশরিহুম গে তে এগে তিবি সরদার এ বা মিহুম গাতুল বেগেন দিয়া আল্লাহ হি কুরবানি আল্লাহ মালায়েকা মালায়েকে বেকালুম ফনুবা মুসলিমুন্না নাসু দেবি এই কাফারুঙ্গে তে বায়াকু নাত্তালেবু মারে আও ইয়াকবিতাহুম নুয়াতা এবামি হুন নিকামেতি করে বুমাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকামেত করলে বুমাসে এগে ফাহুং আমি হুন নাগে বেস বারে দিবি গেন নোয়া গতা ফায়ান কালিবু খাইবিন দেন এবামি হুন এমবুরি দিয়াই ইবাদুর রহমান গ্রাম কফে এমবুরি দিয়াই নিকামেতিবে না কামিয়াব গেন বা হালু গে না কামিয়াব গেন বা হালু গে এবামি হুন মক্কা এমবুরি গেন দিয়াই আল্লাহু ইকরবানি লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন খালিগ ফানাকা এবস কাহালে বারে লিবি ওয়াডাগে নয়ে হিদায়াতুগে মুআমালাতুগা হিদায়াত দেখকে উমুগে কান্তাত্তাহুগা খালিগ ফানাকা এবস বারে লিবি ওয়াডাগে নয়ে খালিগ ফানা বানি হামাইকানি ফোর কদেউ মেতি মং আল্লাহুগে রিসালাত এবামি হুগে হিত্তাকা এগে তাওফিক বেদেউং এইতি মং আল্লাহুগে জিম্মা এগে তি মং আল্লাহ সেইখান কুলা দান বেগে মানি খালিগ ফানাকা একাম কুলা দান কা লিবি গেন নয়ে আও ইয়াতুবা আলাইহিম নুয়াত আল্লাহ কাশি গেম বে এবাম হেঙ্গ মাচ্চে তাও বালে বুম বেস আউ ইউ আজি বাহন নুয়াত এবাম হেঙ্গ আজাব দে বুম বেস আল্লাহ এ কাশি গেম বে ফা ইন্না হুম জালিমুন আদি মিহার এতি বে মিহুম আনি আবের গে গতু বে মি আয় বাওয়ালে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই কাফারুন্না লানে লে মা দোয়া করেবি বাদ দোয়া করেবি বাই কাফারুন্না এই কাফারুং গে আইদ্দাহুই বাই মুসলিমুম এমি হুন্না আরং আনিয়া করি কাফারুং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারুনা বাদ দোয়া করেবি নাঙ্গানেফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাই কাফারুঙ্গে বড়ে তিমি হুঙ্গে নাঙ্গানেফা এমি হুনা বাদ দোয়া করবি আল্লাহ একারে ফানা মানা করবানি একান্তা লাইসা লাকা মিনাল আমরি শাইউন তাহলে এক ফানাকা মি হিদায়েত ও কান্তা তাহুগে বেস বারে লিবি ওয়াডা গেন নুয়ে এ একাশি গেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবে আমি হুনা সিদাই দেখকেউ এবে আমি হুনা তাওবা লেবুং এহনুনে আল্লাহ আযাব দেব মাসে কাশি গেম এমি হুম কাফারুং গে গতুগা বে এতি বম্বে সাল্লাহ কুলা দুম মানতে আদি এবা আমিন হিদায়াত দেখ কুমাসে কালাঙ্গে কুলা দুম মানতে খালি গে ফানাক এ মামলাত গে বেস বার লি বেডা গে নোয়ে আমা এহেম ভিএস এমি হুম গে তেরেম বড় তিমি হুম ইসলাম বেগেন দিয়া ফাহুম আদি ইসলাম দিনাং এহা ফাদাত বেস এবা আমি হুম কিবাই বেগেন দিয়া আবু সুফিয়ান এই মক্কা গে সরদার আবু সুফিয়ান ইসলাম বি আদি আবু সুফিয়ান গে ফরাতুম ইসলাম দিনাং এহা ফাদাত বি খালিদ বিন ওয়ালিদ ইসলাম বি একাদে ফানুক ফরাতুম বিস বরগিনা ফায়দাতান ইসলাম দিনা বেগেন দিয়া আল্লাহু ইকরবানি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ উরতাকা বিমুগা ওয়াহা ইচ্ছে লিবোডি গমানি মিলকোডি গমানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শে ইয়াগফিরু লিমান ইয়াশা কালাঙ্গি ইরাদা করে বিমি হাকে কালাঙ্গি ফাফ সাওয়া দেবে ওয়া ইউআযযিবু মান ইয়াশা আদি কালাঙ্গি ইরাদা করে বিমি হাকে কালাঙ্গি আযাব দেবে ওয়াল্লাহু গাফুরুর রহিম আদি আল্লাহই গিনা গিনা ফাফ সাওয়া ওগা ওয়ান্তা আরাস কালাঙ্গি বড় ফাফে কুরামি হাকু এ না বাহুসি আল্লাহকে মাসিয়াতুকে দাসুবা বড় ফাফে কুরামি হাকু এ তাও বানু এ না মারু গেন দিয়ে মিসালেকা আল্লাহকে মাসিয়াতুকে দাসুগে এ না বাহুসি বাইং ফিরকা বাই জামায়াত তাহুগে আকীদা গা মিওয়া গো তাকি বড় ফাফে কফিয়ানে হিতা পারে মিসালেকা মুতাজিলাই এমি হুন দেখে গতুগা আদি খাওয়ারিজু এস জামাত ফিরকায়ে এ বিদুয়াবেরি ফিরকায়ে এমি হুন দেখে গতুগা বড় ফাফে কফা এনা এ ফাফা তাওবা নমে মারওয়েজিয়া এনা কি নারকায়গে আবাদত দেমি উন্নান মি হে এহেন নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত গ আকীদা কি এবাহি সুন্নাহ জামাআত গ আহলুর গ আকীদা কি এনা তাওবা নমে মারওয়েজিয়া এনা ওয়াহুশি আল্লাহ গ মাশিয়াত গ দাহুগা Allah irade kurav vafi ena fafus sava devan adi irade kurav vafi azabu devan gei qiyamet dohuges Allah subhanahu wa taala varagina mehna fafus sava devan mahshar ga maidan ugaves ei ena ki duniya ke ikhlas tar miha ka vanama muwahhida ka vanama ei shirku ge fafa fi ya Allah ri fafa fi sava kama yoti qur'anu ga anga vafa inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha Allah ekalaange ashariyu kurave faafanu fussawane ege maane ki ege matigena marwejjia ene ki abadduke abadan narkaage demi onnaane miheke Allah shiruke kurahaluge miheke marwejjia shiruku ga matigena marwejjia ene ki abadduke abadun narkaage demi onnaane mihe swarge enage matchawani haran kurave fa Allah taala ehna mesh den Allah kurun wa yaghfiru ma duna zalik e shiruku ga faafa fiyawa ehim faafata Allah irada kurave miheke Allah fussawade wane giyame do ekana irada kurave miyaka yame dohoga fussawa devane enun faafata adi irada kurave bayaka narakaage azabu devwafa den mesworgo addawane ei bodu faafa ek kofiya enage halaki allahuge mashiyatuge daruge miyaka wani ekana irada kurave miyaka faafu fussawa devwan adi ekana irada kurave miyaka ege azabu devwafa den sworgo addawane يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون اي ايمان بجميس تكون تيباميهم اتركوكين اتقونيكن اتركوكين تيباميهم ربا نكاش ربا اتقونيكن اتركوكين تيباميهم ربا نكاش واتقوا الله لعلكم تفلحون ادي الله تيباميهم تقوى رواش اتيباميهم كامياب لمتك تيباميهم etak gunayakan itur kokgen ribanu ka ase mi ayatu ke tafsiru ke ilmeri midalwani ei kuri zamanu ga emi hum qura muamala aitan ei riba ge muamala mi qurani yes waki muddataka ena misal ka fa sa daranya mi hakad dini di fa mi buni mi masni me tirihu ga mi mahuga tirihu ga kale timanna mi ti gennare ituru mi weni warakala age e muddatu hama biru ena nu dekkun ima anekka ituru kolli anekka ituru kofa ki muddate kandayeli anekka e muddatu ama ena kanu dekkun anekka ituru kofa muddate kandayeli egotta tiyaba mihun etak gunayakan ituru koggen riba nukashe kurige ayta hoga riba ge muamalatu ge wahaka bayam ve hingajje e riba ke umati Allah rasulaha qurame yelan kurum fada kamen ei wa illam taf'alu fa azanu bi harbin min Allah wa rasuli yabamihun ribaka undunu kullafiya Allah rasula hangurama yulan qurashi Allah ki qur'an ga hikra vafati wa rabbud fa fa'in e ribaki wattaqun nar allati u'iddat lil kafirin al yabamihun in naraka birwati washe in naraka wani kafir nataka tayyar quraifa naraka wani heddeifa mi harus naraka uri heddeifa ei mi ayatu mustalil kur naraka wani heddeifa u'iddat lil kafirin ubako dunya mati ulun mi hun nataka in naraka wani heddeifa mi harus tayyar quraifa hama e fadan swarga swani tayyar quraifa Allah Quran ga wahi kurwa swani u'iddat lil muttaqin baqara suratuga es swarga wani taqwa wer nataka tayyar quraifa heddeifa swarga swani heddeifa naraka swani heddeifa ei fahun heddeve ne chenu mi har surwani tan heddeifa adi ede tanaki ei fana wegen dane de tane vesnu duniya uda bima taritaka ira handu huri ha che fana wegen dane swarga naraka ei fana wegen nu dane e mu'tazilanga aqidaen ei mu'tazilami aslu muslimun dene gannan jihana mi firqata bes mi kon kahale firqata ke to hama muslimun ge tereng nannan kiye firqata ke mi mu'tazilan jahumiyya en ashariyya en maturidiyya khawarijun mi hatta firqata ke kienan ta ke firqata ka bidwa ver firqata muslimun ke e rasulullah smati sukra wa foti timan kale ge fanu ummatu ge mi hun haddiha tim baye behigen dane banu isal mi hun haddiha de baye behune timan kale ge fanu ummatu ge mi hun haddiha tim baye behigen dane mu'minun muslimun ge tereng haddiha tim baye behigen dane emme baye ko menu huri ha mi hun dane nar kya re em mi kene firqatun najiya dinnawana firqa dinnawana jamaai dinnawana jamaatu ge mi hun ke em mi kene ahlus sunna wal jamaa ahlus sunna wal jamaa sunna jamaatu ge aqida sunna jamaai ashabe kan dannawani e dinnawani firqaya ki ko baato e allah ge rasulaya dannawani hadis ul qurawi e ma ana alayhi al yawma wa ashabi e mi hadu timan kalifana ga sawun tibbe gota tibi mi hunne e mi hunne salaame baane hama ekan e mi hunna mi kene ahlus sunna wal jamaa kom me kasme bidawer firqata huge aqida tafaat mu'tazila inde ke gotuga naraka swarga fana wegen daane duniya uduta fanaavegen da faden swarga naraka is fanaavegen daane furatama taala fiyya emi hunde ke gotuga en namais swarga naraka فناوگنے ندان ای اہل سنہ والجماعت کا عقیدہ ہے کہ سبب کی تم فناوان کو تکنوں اللہ حد وفانی کی دین ادی معتزلہ کے عقیدہ ہے کہ قیامت دو ہوگا ات زمان بمفہ ہوگا نرکوس فناوگن دانے نرکوس فناوگن دانے میں فہم ہمے کنی دمی ہن نانی سورگے کافر مس اللہ سورگ دوانے کم مستوا ہکم ایمی ہن دکے گو تو کہ نرکے کہ اللہ کے عذاب ایم فہم دانے ایمی ہن دلیل کہ اللہ کے رحمیں ہوری ہے چکہ ورتا نہ واسے گن وا کما قدسی یہ حدیث ہے اس پے ان رحمتی وسعت کل شیء تیمن کلے فانو کے رحمیں ہوری ہے چکہ مچتا نہ واسے وٹ گن تن واسے گن دے می دلیل گن ایمی ہن نگانی نرکا فنا وگن دانے کما قیامت دو ہوگا کم مستوا ہکم کافر نن اتن عذاب لبم فہوگا دین کافرن تلوس ورگ ونانے کما ای قرآن اس خلاف قرآن کو آیت تکاملین خلاف ای قرآن کو اللہ کو رواہ فانی میں نرکا کے دیمی تی بہنے کما دن کی نگے میں سورگ ونان و اطیع اللہ والرسول لعلکم ترحمون ادی تیبامی ہوں اللہ شا رسولا کی من تری واش بولا با کی من تری واش لعلکم ترحمون ای تیبامی ہوں الرحمت لویتو ہے رحمت تیبامی ہوں لبینی دفراتا کی من تری بے کنے اللہ رائے کلنگ رسولا کی من تری ہوں ای قرآن شا سنتا kiyaman terium qur'an as sunnatan amal kurum ay allah rasula kiyaman terium ki rahmai allah lawani qur'an as sunnatan miya kutabave jehnune miya kan rahmaten nen allah ge haturatakun allah ge rahmain nen miya ka suwaru ge kabesnu adevene rigiyamet doh ge na wahushina rakaga wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as samawati wal ard u'iddatu lil kafirin u'iddatu lil muttaqin fasari'u ila maghfiratin ادي تيباميهم غيرس كلام حضرتهم فاففسوا مقادمالن اوسوغنار فاففسوا مقادمالن اوسوغنار تيباميهم وجنتين ارضها السماوات والارض ادي اورتكابين ها تنوسكن حري اورتكابي مبر بودوغن واسورغ يديم اوسوغناش اعدت للمتقين اسورغ تيار قريفا وني تقوا ورناش اسورغ فلامين اودور بودو ಉಡು ತಕವ್ರೆ ಬಡು ಅಸವರ್ವೆಗೆ ಫುಲಾಮಿ ಉಡು ವಿಸ್ನಾ ಉಡುಗೆ ಬಡುಮಿ ಮುನಿ ದುನಿಯಾ ಹುರಿಹಾ ತರಿತಕೆ ವಶಯಾಗೆ ನತಿ ಉಡು ಉಡವ್ರೆ ಬಡು ಸವರ್ವೆ ಅದಿ ಸವರ್ವೆ ವನ್ನಾನ ಮಿ ಹುಂ ಕೊಳ್ವೆಸ್ ಮದು ನರಕ ದಾನ ಮಿ ಹುಂ ಗಿನೈ ಎಸ್ ವರ್ವೆ ಅತ್ಯ ಬಾಮಿ ಹುಂ ಅವಸ್ಯ ಗನ್ನಾಶೆ ಮಿ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಮಿ ಫದಾ ಮಿ ಆಯಕ್ಯ ವಿದಾಳಿ ಬದರ ಹಂ ಕುರಾಮಾಗೆ ದುವಹುಗ ಕಿನತ್ತು ಅಸಾವೆ ಕಲ್ನವಿ me algon menge tere ge saslu e shau gore kan hunnan ji hena swaru ge etana ki etana wanuma fahu ge be sita ma e biren hin hamano je ume fu hi ume nettan ei abadu ge abada zuwan kam ge aram ge tiben ji he tang ei swaru ge e ge wahaka de kima algon menge hita shau gore kan na nam wi ki ve ge aslu iman kan ne ti algon menge hitu ge ei wa gota ashaw be kalunge tere ge rasulullah sam badur hang urama ge dwa hu mi ay ki wa vidal wi ma ashaw be kalako vidal wani bakhin bakhin ne sullas madis rukurwani bakhin bakhin ne ti vidalo ki vegen denne vi swargyan huri dahiveti kamek ge sababunne den dannawani mi kadur kole ero kalifani ne kadur kole kam vegen sohabi farikul wan vegen inne vi kadur kole dannawani mi kadur kolu kani men den timanna duniyege inum ves ei digu hayateke digu umureke einu kadur kolu ella lavafa maidana wade hangurama kurawan fettevi ekade fan shahid wada gati edi ei swargya swargyan avasya gati ekade fan allah korani es swargya te ba mi avasya gannare jihadu ge maidana ki ei waguten ei swargyan avasya mottaka oi waguten ei jihadu ge maidana ki ekade fan jihadu ge maidana wada gen shahid wada gen dei swargyan avah wada gen ekade fan eti الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله يقرباني اسوار تيار قريفة ايباني اسوار تقوى ورناشه دين تقوى ورنك صفة تنبيان قرن تقوى ورنك كبا الذين ينفقون في السراء والضراء ابامي هناك اي تنبس حالك يا داتي حالك بس الله قم وغهيد قرامي اللهم وغهيد قرامي داتي حالك بس rasulullah sma hadis qurbani insana allah ge mu'minu ala ena eh allah ma ge de kuda kuda eti kolo allah kana et polon hippavai adi eti bodu kurabai uhud farbade buram spai far bodu wegende uhud farbade buram yora eti kolo ek manake ge ajur bodu wegende tabu ko qurama ge dohu sahabi ge ba kam tabayan ko fawani kale ge fano rasulullah sma hadis qurbani mi hadu tabukan qur'an wada ganna war duru tanakan e wada ganna wana di hunu musu muga muslimun ata kumu dalenne ekale fan hadis ul qur'ani emi hakal libunu etchen harada qur'are heda qur'are mi hangura mayan allah mi weni eweni ajuran emi hakad devwane eki bebe kalon ebe kala kal libunu etche meher gennani sahabi be kala katakun ekechche sekale fan hippula mi arani timanna seda qur'an jihene kom message mi hangura maga atakun ekechche wes gari fan wada gen yahudiyaka wada ganna masakate fene to etche libeto ekalifan madina terege ulwan ke kalifana masakkate libe adagati yahudiyege bagichan e nami jessi ekalifana walum fen nagan komme fen bali diyaka kaduru ose emme kaduru ose adi inulak fun wane tan tanu ge fen ekalifana kaduru kole jama kurawagen wadagen e kaduru kole ge debya kulai ba ekalifana ge ahlu werna debya fa ane ba hifan wadagen nei athabo kon guraman heda korewa mattaka الله يكرم رسولان خبر دفافي الله رسولان خبر دفافي كليفان غسابيك لكم يدو حتر دم دا داهل لواغن مسيكوكين ابا آده الله تمن الله ماوغا هيدا كرم اتكا كودا كودا يتي كولن هيبا واغن اي تي غبول كرم باشا كليفان يتم كودا يس كليفان كليفان استقبال غهن نبي كليفان حيران ودان دي كودا كودا يتي كولك جناتي و اي تي كولو هيبا مرتكا رسول الله سنبا غسابيك لناغ كليفان استقبال كرم اتكا هن نبي kalifanu kanaay polon hippevi adi kaduru kolu bassaale vi asabe karna allah mujizat le viega asabe karna midalmani timanna menge hayatu gami fada aramuke umet timanna mennu kame baibbe kamna libunu kuda kuda eti kole baibbe kamna libunu e kaduru ge mati gando kadurel besnu ege fuluge inna mati kolu eti kolu ge allah barakaay levi homme akas allah e korobani dati halu gaya tanawas halu ga allah ge mauga heda qurami hunne e taqwa verinnaki اي تقوى رنكي والكاظمين الغيظ ادي رولي ان وغتوغ رولي كنترول قرامي هوني مي هوناكي رولي ان وغتوغ ورا مدومي هكي كيباك هون صفاتك تقوى رنكي كيباك هون جه صفات مي الله قران تقوى رنكي كيباك هون جه صفات هو تريك والكاظمين الغيظ رولي ان وغتوغ رولي كنترول قرامي هوني مي هوناكي اي حقيقه غدا فدا مي هكي رسول الله صلى الله عليه وسلم قرابه فني ليس شديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الغضب ليس الشديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الغضب ميهكو نغاف جها ميها نون اي غدفد ميها كي غدفد ميها كي ميهكو وتال نغاف جها ميها نون انما الشديد الذي يملك نفسه عند الغضب هم كربرون غدفد ميها كي اي رولي ان وغتو رولي كنترول كلا ميها رسول الله صلى الله عليه وسلم قرباني مي تقوارين صفته وتريغا مي وني والكاظمين الغيظ ابامي هنك اي رولي كنترول كرا مي هن والعافين عن الناس ادي ميستكن ماف كرا مي هن ميستكن ماف كرا مي هن ماف كرون وسي تقوارين صفاين حقيقتوا ماف كرون اكما قال غون منغي تريغا مي ونا غوتكي بدل هفاين لبيج فرصتك غدلن قران ككوس بدل هفالان ان نو رسول الله صلى الله عليه وسلم حديث القران تي باميهم نباكمك بدل هيوغوتو غدير هيوكمك غوتو غديش نباكمك بدل هيوغوتو غديش ايك سبب باور ميهم بهر اسلام بفا ايمان بفا اكل ايك فان ايك تكن تكور ويما يا اخي لا ميهك ميهك غا جها فين دي فهر جهان ان نو تقوا ورين غسيفاي كي اي ميهم نم ماف كورا ماف كورا ابو بكر غفان اوريا بيفلن سنگي ودا غن نوان كن نينغ افكو غوا حكا اي قذف گوا عائشہ تو گفانا تہمت کری منافقوں جنے کے تہمت کری اللہ اکمنا بریہ کر و فنور سورۃ غفرۃ ما ایتنگ با وا دبن او بکر گفانو ہرد کر و بے کلیں اے صحابین کے تیرے گن نئی مستحبن اساسا اساسا کیا بے کلے مستحبن اساسا میکلے گفانا کی رسول اللہ ابو بکر گفانو ہرد کر و بے کلے ادی ابو بکر گفانا تیما گے اس بے کلے ابو بکر گفانو گے بیلم گے درو گہننا بے کلے ابو بکر گفانو گے خردو گا ابو بکر فانا اے کلے فانو چہ ہرد کر وانی ادی ام مستح اے گے معنی کی میں مستح گے مما مستح گے مما ای رسول اللہ صلی اللہ علیہ وسلم گے کڑو گے کلے فانا خدمت کر مٹا کا ہننا بے کملن ای اکھما نا اس ام مستح لعن اللہ لعن الدین دیوی kibegen um mustahbun asasa bas wahaka ge jehigen madina ge wahaka dekki gabulu kuri gabulu kogge madina ga aisha ge fanu ge wahaka dekke uno ekale ge fanu bas ei bayin asabe kalam bas e wahaka dekke uno hassan bin sabit bas dekke e wahaka rasulullah sallallahu alaihi wasallam emihunna haddul qazf qazfu ge haddu he jesse addi heti faru emihun ge ga ge jesse hassan bin sabit adi mustahbun asasa ai ga ga bas এই দবতুমাতে কফিয়া হাদ্দাকি আড্ডিহা এটি ফাহার জাম আবু বকরকে ফান এ আল্লাহ সুবহান ওয়া তাআলা কেমনা বারিয়া কুরাবা ওয়াইবনা উডুগে মাতিং এ আয়াত তাবাওয়া লেবি বাওয়া লেবি মা আবু বকর ফান হুয়া কুরাবানি আবু বকর ফান হুয়া কুরাবানি দিন এমলা আরিফ হচ্ছেস নু দেনা মেনা এক মুস্তাহাব না সাসা এক এমলা আরিফ হচ্ছেস মি গফা কোন দেনা মেতি মান নাই এই তো আল্লাহ কুরআন গ আয়াত বাওয়া লাবানি ওয়া লা ইয়াতালি উলুল ফাযল মিনকুম বাসা তিয়াবা মি হুগে তেরাই মাই মি হুন নাকান একাশিগেম ওয়া কামেন নুনে এই তিমাগে মিহুন্নারা মিসকিনুন্না খান নুদিনুগামাচ্চান আল্লাহ গান্ধী হুয়া করুমে আবু বকর ফান হুয়া করব হাদিদালি তিয়াবা মিহুন নুরুহেন হাইয়ে নেদেন হাইয়ে আল্লাহ তিয়াবা মিনা ফা হুসা দেবুমাকা এন্দ আবু বকর ফান দালন কি কাহরম এদেমে আল্লাহ হারম গে ফা ফতা ফুসা দেবুমা এগ ফাহু গে কালে ফান কুরি গে দেবি খরদবুরে দে ইতুর এক গুনা ইতুর কফ কালে ফান এ মি আনে মিস্তাহমুনা সাসাং হারাদ দেবি মাফ করুন এই আল্লাহ সুবহান ওয়া তাআলা গে সিফা ফুলেন এই মাফ করবুমা কি আল্লাহ ভাই কুরবানি মিস্তাকুম ইয়ন নুবাকুম উলের আল্লাহ শরীহ কুরায়র আল্লাহ উরে দুন তাহু গে তেরে বাদে হাদ ফান লাগেন দা ইর বাস আল্লাহ এমি হাঙ্গে ফা ফসাদে বানি আল্লাহ কুরআন গে সতে ওয়াহি কুরা বাফা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কালে ফান বিদাল ওয়ারে তিমান আল্লাহ গে ইফাদ আলতাকুম এই ফা ফাং ইবামি হুং গে নাফসু তাকান ইসরাফ কফাওয়া ফাফা কুরুমুং ফাফা কুরামুং কুরামুং গস আমিল্লা নাফসাকান নাফসুতাকান ইসরাফ কফাওয়া তিমান আল্লাহ গে আলতাকুন্না কালে ফান বিদাল ওয়ারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ গে রাহমাতুন তিয়াবানি হুং উম্মিদু কান্দানু লারে মা ইউসনু আশে ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ হামকারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই হুরিহা ফাফা তাকে ফুসসা ওয়ারাস কালাঙ্গে এ কালাঙ্গে বা ফুসসা মি ইস্তাকু ইউবরাং উরে দেইরু মি ইস্তাকু ফাফাতা তিয়াবামি হুং কি বেগিং হাইয়ে মি হুন না মাফ নু কুরামবি আল্লাহ হে কুরবানি এই তাকওয়া বেরিং গে সিফাই গে গতো আল্লাহ হে কুরবানি ওয়াল আফিনা আনিন নাস এবামি হুন নাকি তাকওয়া আর নাকি মি ইস্তাকু না মাফ কুরামি হুন নে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান তেরিন দেখে লোভি ওডি গন্নাওয়ে মি কান্তাত তাকুরামি হুন নাকি ইহসান তেরিন আল্লাহ হে কুরবানি মি তাকওয়া আর নাকি ইহসান তেরিন আল্লাহ ইহসান তেরিন দেখে লোভি ওডি গন্নাওয়ে দেন আল্লাহ হে কুরবানি হাম এবামি হুন মুমিনুন তাকওয়া আরিন গে আনি সিফামি বায়ান কুরবানি ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله يكرن بامي هنا كي اي نباك ما كوروي هندو نتا امل نفسا انيا وري وي هندو غا ذكر الله بغتون الله متين هند ما قرامي هم بغتون فاستغفروا لذنوبهم ادي مي هنگ فافت فسوا ديو مانگ دي كلاڠ حضرتون دنوا مي هم نه ومن يغفر الذنوب الا الله الله في وفاف سوا ديو يعني كاكن هي ابهي الله في وفاف سوا ديو يعني اهم فراتن نتي ابامي هم دنواني الله আদি ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু এবামি হুন কুরআন বায়কান তাহু মাতি গে বামি হুন দেমিনুতি বেতে এমি হুন নাং ওলি গেঙ্গে ফা ফাই কুরবে এর বাগু তুম আল্লাহ মাতিং হান্দ মাকো এবামি হুন আল্লাহ গে হাদাত তুম ফা ফাসমাং এদেতে এ নু বায়কান তাহু মাতি এবামি হুন দেমিনুতি বেতে বাহুম ইয়ালামুন এমি হুন নাং এই ফা ফাই কাং এঙ্গে হালু এমি হুন দেমিনুতি বেতে বাগু তুম আল্লাহ গে হাদাত তাওবা বে এমি হুন না বেহে গুতুম আল্লাহ মাই কুরবান উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম এমি হুন নাকি এবামি হুন না এবামি হুন গে বরস কালাং গে হাদাত তুম ফা ফাসমাং জাযাই গুতু গাওয়ামি হুন নে ওয়া জান্নাতুন আদি সুওয়ার গে থাকে সুবর্গে তাকে বামি হুন বামি হুন নে তাজরি মিন তাহতিহা আল আনহার এতানো গে দারুন আর তা দেমি গেম বা খালিদিনা ফিহা এতা গে বামি হুন দেমি তি বেনে তে সুবর্গে তাউগা ওয়া নিউমা আজরুল আমিলিন হে আমাল কুরামি হুন গে আজর কি হারা গাল হে হে আমাল কুরামি হুন গে আজর গে হে কামায়ে মাতিরে কামায়ে আল্লাহ কুরবানি আদমি হা হিসাব মেরে কুড় কল্লানি দিং হে মাউদুয়ে দেন ইনশাআল্লাহ মা আদমারে সওয়ালে মে বেফড়ো সওয়াল নে কিয়া কান্নু জি হে নে নিয়া কিও মা কি এই বিদয় আর রাখওয়াই ইতাং আর ওয়ান আর রাখওয়াই দেন এ না দেরা কতম কোরআন জাকা দেন আনে দেরা কত কোন এক গান না কান্নু জি হে নে আমা থে দিও আল্লাহ আকবার কিয়া ফা আউযুস কিয়া কান্নু জি নে বিসমি কিয়া ফা আলহামদুলিল্লাহ কিয়া আউযুস কিয়া নে ফুরত আমার কোয়া তো এই আর রাখওয়া তেন এ না হে নিয়া এক গান নে এই তো ইগা সময় কথা কুরআন বেয়েন বা বারান নিয়ে এক গান্না আনি ফুরত আমার কোয়া তোলা দেন নুজিয়ে নিয়ে আঙি তোরা কাক গান্না hayadu digu egen be heye o miharu euti urfa urfa du kolla ba fot e masala urfa re migen mujtama mujtama uge an henun ekin ekin mujtama ta uge tafaat adi eki aila ta uge se tafaat e gotan ekan huri e gotan ekan huri muddatu balan huri e gotan den fanarad wahabra itur wajjiya bala re istihado kama bayin idi mar midala fori e kan nege rajih kurab ba fori dem yago to khanda anwas nei rajih kurab ba to kome ka abu hanifa se dala hote fanarad wahabjiya fanarad wahabra itur wajjiya istihado ge de kama go bala ashe tohir wa ashe namaz us kurar ro de sigar majita ek odiyon den asa sunna kuran majita ek odiyon ajuro evin ho far badar ke ajure ei karnamad majita karnamad kuffa karnamad kurima ek qirat ajur komme qiraten ho far badar we den ena ek ko gos ena walda ni men den ena wala fiya de qirat evara mai kame den janaza ek evara mai kame denge majita ke faaf fusswa de manu de bunya allah e allah kame kom me kas muslim ke teremi kamar be jeja na za quran jehena den muri misal ke bor bae kanta tan ilmer vidala namaz wala mi ha ge wa ka e menna enge kam gonya namaz wala mi ha enge kam gonya na gonte janaza nu qurashe adi muslim ke qabristan ke sena wala nu rashe ei tawgi ge ilmer vidala suri hai namaz wala mi ha den baago taki gina fahara gina mi honnang ege hukum enge fa enne dengen mai uzra kamaden bala mai gade baki janaza kollewe varugaden allah e nage muamala ta hawal gina mi hunna kanne gina maduge hukumaki ko ba kame den egi hure jamiha e na ek shakke wesnei e na yaki bod fa fa verien e na allah nu fusade ba far fa fa en ei egi hure namaduge hukum egi hure war gina mi hunna mi har egi en namaduge adoye fonna adoye fonna ne hadisa ay hugaden ga bulun qur'an qurun ei mi he kame e mi ha kame chan hujje ga em wejje ado ivijja dalila ko ado yeso ti mi hak macha hujja ga me jiga bul kuryas nu kuryas qabul kuryas nu kuryas mi hak macha ti hujja ga me fa fora fa ti den nonna ni tur gote den ena namaz ala fiya e ti allah ga dorot ga den nonna ne bes uzure den uzure ngal ngen nei e na bes wajib ta hem mi hum macha wajib ga wa fadan dinu ga maulumat tan ho dun komme mi hak macha wajib ki vege ga onna bi dinu ga maulumat tan ho da e na bes wenni komme je maulumat tan libin ha hem mi hum fadan kibegen ena no ho dambi ena uzuren nen anen en bala afia ka uzuren nen allah ga hadrataku de marma du baya ku duniya ke uzur rewani yes e mi hu name du ilmerin e boy dalile besasa qiyamet dog e mi hu na risalata nu fora mi hu e marma du baye nadiru kamen e den nu fora utum besei e mi hu vejjiya e fada baya ku vejjiya qiyamet dog allah be hu imtihan kurawan imtihan kurawan e mi hu nan allah ve kurawan narka gus fumma la shay naraka fummaran duwaga mihun allah amura ila wafa suwarwiya ai egen engage cheki mihun gata risalat fori nama allah ga amurang mihun kiyaman gati e ai allah ga amurang eta ga se kiyaman gati hunu ga naraka yang fene naraka ga ali pang ado etana fummaran duwaga mihun ega mane ki e mihun duniye ga se mihun gata risalat ana mihun ga bulu kuri e kiyaman gati e ali pang ado heri fennan naraka keki arata den fahajjahi tibi mihun e mihun allah narakan e lalavan e inge chaki mihun gata risalatu anama wes mihun ga bulen no kuri allah ga amru fulaka kiyaman nu gati nun menes ni sinna ohum e sando den mihar divihingen gulen sando ta den kurige tan tanu ke janaza janaza me kiyani e nda e majita da fon mihar den sando sando bimati ganu bahatran sni shin na se sando bimati behte jay shin de sando bimati behte jay shin de ne ishin de ne sando bimati nu bahatran sni shin na re misar ka bal tayyar no so eddo ho mi ka bal ga azab ke digu hadis barab no azab ke ban riwaya ke ve hadis ul gani rasulullah sallallahu alaihi wasallam kalifan ga sahab e kalif fastan de matta ka baqi ya wada gate e bagut e kalif fanu ke lahud tayyar no ati ve bhai e bal tayyar no ati ve janaza be hettun bimmatiga den kalifan ishinde wadaga ti ishinde wadagan bimmatiga dar kolakun kottawamun waran hitama eri gotaka asabe kana balla alaba fe hadis qurawani kavaloge digu hadisu kavaloge kan datta huwa ema ishinde wadagan fi merami bagota kasu ishinum eta mana qurawwa fe oti malaike be kalun ishinde wadanu gannawa ti sandob be hettje be kalun ishinde wadagannawa den masenna ishinas mer janaza e magmatin ge dorhmatin danya misaka sandok me yoddani e ge dorhu gati mi miste dwanje e malaika be kalun istiqbal kun mataka e majitan istiqbal kun mataka anu e malaika be kalun wada ganna wana e bagutu e sando e kafar bian nu bami hebi san hiola fami hebi as e malaika be kalun nang istiqbal attaka te dwanje e hembe hama e tangas malaika be kalun ishinde wada gatu ma kurinti bami ishinde wada anu kan e nu ishinna e murada kavvala tirkuru ga kurin ishinde ve ne e ma sandobbe hette jia bin matiga ishinde ve ne e masal ne kurin dia ga den rangali bain ilmer vidalwani e danna mi hun tak kurin yati ma kura mara e be kalun hinga ve kamuga ben daliluga sandob kurin janaza e kurin rasulullah sallallahu alaihi wasallam ga janaza e kurin emasalen no ekurin hingias fatum hingias aho aho ehenen nunde masene shinas kolat tibias me ara etanga dua ekolla mad kolles masalen ne bay bihum mad kolla etanga dua ekolla mataka dua anna ga enti begen dua kolla allah ena sabit kon deu mang edi mad kolles masene dua kolla aden ambra aykas masenne mihar efaruti dua kurei fa janaza ga den masenne dua nu kurias den emburi annamun ena sahabit kan dewa mangi dua ku e rasulullah sallallahu alaihi wasallam sahabi be kala fastan la wa da gannomu vidalwi mihar ena swal kurena tiya ba mihun ena sahabit kan dewa mangi dua ko dere mihar ena swal kurena wa da gannomu vidal wala da wa da gannamu kalifan maden nu kurabba ane mahana kariya akuri regas mita kurawun kanne ngi tisuare masale nun e mana kurav va fenne ma va ka dekku ngi ta den dang alu ta nga ibura itteri va ha ka demi hun demi no dakka e me sa ra ka kavvalo ga va ha ka ya handa ma kollu matta ka e ko me mi kos daane tane ke e ko me mi heggis ma ka me ha va e ni mu mati eta nashe ඔව් මියර් මලායිකබ්බේ කුල්ලන් ඉෂින්ද වඩා නුගන්නවයේ ඒ සඳොන් නුබෙහෙට්ටෙනි මර සඳොත් බෙහෙට්ටෙනි කින ෆහර වල තයාරුණු වාතිය වල තයාරුණු වාතිය අමුරෙන් නුන් එතංග ඇස්වැනි වාහින් තියබෑ මිහුන් නීෂින්නාරේ මලායිකබ්බේ කලුන් ඉෂින්ද වඩා ගතමු කුරින් සඳොන් නුබෙහෙට්ටෙනිස් සඳොන් නුබෙහෙට්ටෙනි හේතංග මුරාද කී එතංග වල කිර කුරුමෙන් නු එතංග බිම්මතිග සාරක වල කුල්ලියක තයාරුණු වේ හුරීමා එතංග බෙහෙට්ටුනි නුබෙහෙට්ටෙනිස් නීෂින්නාරේ එතංග ඉෂින් ඉඳගෙන සකරත් ඇහි ගත්තු මුග වාහකයන් උන් එතාගේ දක්කන්නේ ආ ආමස්සේ නිදුවා කුරියස් ඒ බොහොරි මීහුන් දුවා කොල්ලා ෆහම බොලුග බොස් දෙවෑවස් බයි මයි මීහුන් ග බොලුග බොස් දෙවෑෆ අල්ලාහ් එනේ රහමයි ලවාෂිය එනා කි හොල ෆාමිය කදෙන් අරබින් ඒ බොහොරි හැම වරක් ගිනයි චිත කියාලා එනා කි අහරම් ගෙතරේ කි හොල ෆාකුම් ලේ ෆාමි හුන අහරම් හැකි දෙමු අය අහරම් හැකි දෙමු අය එයි අනේ මිස්තකුන් හගීගතුක මිස්තෝගෙ දුරුන් හොල ෆාමිය හැග්ග වාහක දෙකේ වේනි හොල ෆා බයි ගෙතරේ ගේ හොල ෆාමිය හැක්කම ගවඤ්ඤා එයි එද්වහකු ජනාසය වඩා ගන්නානිකෝ මිස්තකුන් වර තාරිෆ් පුරමුන් දියයි මිනා කි මිකාල මිහෙක මිකාල මි රසූලුල්ලාහ හදිස් වන වජබත් හම අනෙක් කයිර කොලකම් ජනාසය මියොද්දනි හම මීහුන් එනගේ නුබැකම් බයං කරමු හදිස් රකන වජබත් දෙන් එච්චකේ විදාලන්නේ සහාබියකු දන්නවනේ කලිෆාන් කුරින් දිය ජනාසය යා බෙහෙකොත් මුස්ති විදාලවනේ වජබත් දෙන් දිය ජනාසය බෙහෙකොත් මුස්ති විදාලවනේ වජබත් ඒ කුකොන් කොංච වාජි විවාහකයි දෙන්න එමෙ ෆුරතමේ දිය මීහුන් තිය බෑ මීහුන් එ මීහෙක්ගේ තාරීෆ් ඔය බයං කුරි මීහා එනගේ හෙවල ෆාකම් බයං කුරි මීහා එන සූර්ග වාජි වෙච්ච අදි දෙවන මීහා එනගේ නුබෑකම් මිස්තකුම් බයං හොතේ බෑ මීහුන් බයං කරමු එන නරක වාජි වෙච්ච sababaki tiebami hun antum shuhada allahi fil ard tiebami hunaki allahu ge heki veri nebi mati ge lavva fawa den ane mi dua hema kullis masale me kullis masale mayitae gaatu gurwan kiyo makan neng evs dalile sohas bay evs dalile mayitae gaatu gurwan kiyo mako evs faada evs nei kurige mi hun dekani e gurwan jahafiya vigani alaane kyan bodati khurafi aqida tan huriye khurafi aqida ta vigani alaane e oti baatilu ko fami ge et harek kurin kiyawa wadan haaji edur tak edur kalefan lembe ngonna arabin liefa mi divhinge terege hori a eti eti كثير من أهيل الديب ضلوك يا فنان ديوستكو أرجو بهم لمن هذا ورا ريت لمن ورا إبرت تري لمن راجع ميهم كي بيعك ورا خرافي عقيدة تبعت لكوفة إيه كتري كنا فيغاني فيغاني كي عقيدة بهتون هي على كونه بس تبيه كي كامي كي أكية رسول الله صلى الله عليه وسلم كي كونه أصحابه كله كوس تابي بيه كله كوس دينا ما داعي كي تشنونه فيغاني تشيمي هندي تشيمي تشيمي kaake ki vigani ala fane chokurwa ke ne kahala den boda khyal tan huri kuri ge den mi bestali ko sabit wa chenno emme kudayen oti misara ke ikra ala ma ta ko surata yasin tie baami hon tie baami ketere marwa fa ma yitun ge gatu ga yasin sura kiya wa sha yasin sura ta be ko sa sur huri ha hadis pula doi sahha ibn sadis ne sheikh albani e hadis fa nu ga mi garnu ga wada ge ne em bodo ilmari ya sheikh albani vidal fa ini yasin sura kiyo matta ka mayita gaatu yasin sura kiyo matta ka wardwen aiswaba evs hadise sahhayen nuune huriha hadis ruta ke ekama behegotun aiswaba zikur ko bayan kurma fahugati rige vidal fa ni min evs hadise sahhayen nuune ei hadis fannu ge emme bodo ilmari ya mi karnu ge gosfawa muhammad nasiruddin albani emme ngabul karmuli duniya gabul kara ei khiyal so nege ego da gas e viganya ke kon check kame gas khiyal haqiqatan no khiyal sunnate sunnate karnamad kurma ki e wajiben non kuries masale ne ekama kofi arangalo abu hurairah as kore rasulullah sun kore be dua ase be katna made quran e kudinna khas ekem ba dua ay allahumma ja'al hulana salafan wa faratan wa dhukran wa ajra nota allahumma ja'al huli walidayhi ehem jias masale ne nage ma be fayna e kujja zakhira ekama ga suwaru ge ga ajra ekama ga lavande puri puri ba ga istighfar kuramatta ka suwaru ge go sunna kujje go to ga lavashi e dua ase abu hurairah vidar abu hurairah ge dua ge mihen besidar allahumma ighfir lahu warhamhu wa afihi wa afan e dua kore ma mihe ku suwar ku abu hurairah karnamat ko nimno ku do kujja den ne kujja ki ma som kujja ki nun hai ye kale fanati e kujja fa afas sam hai ti dua kore abu hurairah den ne e dua rad dua ne kujja ge ma han ba fan sha e dua rad dua ne kujja ge ma han ba fan sunnaten e ku da kujja janaza ko ma eta haram fulugas quran kudakudin ama kudakudin na baa war quran ওহো আদি আল্লাহ তাওফিকে নো দেব এনা এনা দেখাম করে দেফাদান করে ইফাদান আল্লাহ দেবান কেমন হতি হাঁ গোরামে গসি জিহাদ ইফাদা কি শহীদ গ দরজা এদি আই আনে দরে কি বড় গানিমা মুদা গানা কাগিন এনা এমর গাম খালিদ ইবনে ওয়ালিদ দোয়া করে বি এতাব বরকা শহীদ গ দরজা দেবে তো আদি হা গিনা হাঁ গোরাম করে মিয়াকো আসাব বে কালুম গ তেরে গাস নাই একাম কে তো মতিকে আহারাই varadde rahita denne itivanna miyob varan hangura kurime endamati ke marwa gecha e allah devaji uti himan yasha zalika fadlullah uti himan yasha allah ge dar mai ke allah irad kurai ba kan ede man e var mati daraja en ei sa shahid ge dar khas sab en ei duniye ge ves akhirat ge ves duniye ge semi ge harita ves pani bimu ge pani fox sat ka ves haram kurav ba emi ge hari ngade fana ge ne nudan adi ves ba ka duniye ge diri hutte swarga yanno fene mi hunan no emihun marun wan se mihun emihun ga maqam dakka ale wen suwar ga kiha ufale ban hura linun emina fenna haddihatin hura linun en kom emihaka edumakanula iname ge gotu haddihatin hura linun emihun ga faahata fuhay gen dana le foto bimu ga jehumaa emme forat le foto bimu ga jehumaa al marwa faahata fesnuna allah ekoran haqiqatu emihun akki la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahyaa'un 'inda rabbihim yurzaqun emihun akki marwa faahata ge gotu tebe emihinu kurare emihun akki rizqu de gen wa halu ga diriti bi bayke emane ke allah rasulullah hadis lo kurabani emihun go waanate emihun ge muhur menu nakale mes annare jihad ko gen annare emaga emihun go waanate oti emihun ge furan tan unnane dunya kan leifa fehi kulage swarge ge tam mitanu rizqu de wa hakam swarge ge tam mitanu ge duni tak kaane adi re gando hiya wa ken hasil kurun attaka arshu ge darga wa ken dirta hege macchan as tassan naa hele fami ha sorgan ekama ku misara ka demu uminun kamu gawanya demu uminun ha gurama emmini kuti demu uminun tala yakolani ko ekaku marui marwajje enas naraka adi gatul kurimi ha naraka rasumadi sura idal taqal musliman bi sayfayhima fal qatil wal maqtul fin nar de muslimaku kandi fayagen baddal ko ha gurama ko gen marwa mi ha ya marali mi ha ya demi humas naraka ya gaya da sabe agar vidaran de marumi masserite gatul kurimi hade naraka addiyas ekai marumi yakive keda yena ani aya gen nohe marbi dennai innahu kana harison ala sahibi qatli qatli sahibi ena be suriyena ge anaka ku gatul kollumu ge dahiyati kamu ge fa ena marwe gen diyas ena suriyena gatul kollumu ge dahiyati kamu ge no ena de mi hos naraka de muslimun ekan kofia guruwa mihar hingamunda tanuge etanga bebunge ihtiram kendon kama ilmere midalan etano baba ashe abr tangkolen uskollare emme kuda tangkolen uskollare baba hinga hama e hinga tanuge e ebbar etana ebbar no baba ashe guruwa mihar dalire soriha korenne angawa foti guruwa nan ihtiram kura ashe allah kalam fulai e ihtiram ge terege den eki ma hawluge mihun balaya fori higo ittakan ihtiram ema senen ege bidoyaka hamannu forafiya ehudda ehtiram hudda e ehtiram kuru idana den divehin ehtiram kuru evara gurwana de misalekan e baam bostinu ma mege jessuma den e den ituru kantattan e ennen ekan kurakaanga mayita kariga eki kurun babani mayita barakate dinu mattaka majita kari bahattani egotat egotan he ohu e kala gotakan no behette ena misaraka majita eta bevvi tiwe sandong eta bevvi ti ena barakata dinu matta ka eta kari guruwan behettun e sa biten nun e hama ituru kamen e shariata ituru kame e kun ves faya dan qur'an e gotab bahatta ke smana guruwan e gotab bahatta ke nesnuwan a e gotak smana kamen eko ekar kame kok genwan e nakang e bisa dan ko mul guruwan ta sandok tirang ala furias itur ba guruwan ta ngeli ka se nak e bisa dan qur'an ya ko den ekar ba ta ki e gotak gina mi hono mi har visne fa mi onani e go ingeccha kum faada qur'an yang amal nu kuria kas e go ingeccha nu kiyeria kas meega jassa firuma bos dini mati wanna mena ehna no e baa wala bafati ka hal maqsad ga enno mi kuna tantaanga e aayit tan hitta kan ta kurima ge arrodi barakaata achi wanna ne maqsad ga enno ne gurwa baa wala bi baa wala maqsad wasati olu wala ka aa e allah baa wala bafani hidayata katta ka yang amalu kurumatta ka subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaika.